বেলাদি প্রভু ধুধু বালু চ ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাত আল্লাহ মেখ দে ও আল্লাহ মেখ দে ফাইটা রয়েছে যত খালা বিলা নদী